সম্মানিত ওলামাই কেরাম, সম্মানিত দিনদার মুসলিম যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমুয়া থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে আলোচনা শোনার পরে সম্মেলনের এই পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাঠে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসে শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু হল আহমিয়াতু ইত্তেবাউ সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ অনুসরণের গুরুত্ব, সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণের গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে দুই একটি সংক্ষিপ্ত কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি বর্তমান সময়ের আলোকে এবং বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এই দেশে আমরা সুন্নত এবং বেদাত এই দুটির মধ্যে আলাদা করতে জানি না। না জানার কারণে অনেক বেদাত করে আমরা বেদাতকে সুন্নত মনে করি, আবার সুন্নতকে আমরা অনেকে বেদাত মনে করি। আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো মসজিদে কোনো হারানো সুন্নত, অর্থাৎ যেই সুন্নত মাঝখানে দীর্ঘ সময় কোনো কারণে হারিয়ে গিয়েছে, ওই সুন্নত যখন আবার পুনরুদ্ধার করে মসজিদে আমল করা হয়, তখন মসজিদের সম্মানিত ইমাম সাহেব বলেন যে মসজিদের ভিতরে ফেতনা সৃষ্টি করবেন না। অর্থাৎ সুন্নতের আরেক নাম হয়ে গেছে ফেতনা। সুন্নতকে আম জনতা, মূর্খ জনতা ফেতনা বলে না, বরং মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনিও বলেন যে আপনি মসজিদের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না, অর্থাৎ আপনার এই সুন্নতি আমলগুলো ফেতনা। তাহলে এই সুন্নত এবং বেদাত, সুন্নতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আজকে আমরা কোনটা সুন্নত কোনটা বেদাত এইটা নির্ণয় করতে পারি না। এই জন্য বাংলাদেশ বেদাতের অভয়ারণ্য, বেদাতের অসংখ্য ফ্যাক্টরি, এবং যিনি যত বেশি বেদাত চাষ করতে পারেন, বেদাতের প্রোডাকশন করতে পারেন, বেদাত আবিষ্কার করতে পারেন, তিনি তত বড় হুজুর হিসাবে পরিচিত হন। যিনি যত বেশি বেদাত আবিষ্কার করেন তিনি তত বড় তরিকার উদ্ভাবক, তিনি তত বড় তরিকার মুজাদ্দিদে জামান, তিনি তত বড় তরিকার সংস্কারক। এজন্য আমাদেরকে এই সুন্নার অনুসরণ সম্পর্কে জানা খুবই জরুরি। আমি শুধুমাত্র সংক্ষেপে লম্বা আলোচনাকে অল্প সময়ের মধ্যে চারটি বিষয়ে, চারটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস। দ্বিতীয় বিষয় হলো সুন্নতের এত্তেবা করতে বলা হয়েছে, এত্তেবাটা কি জিনিস। তিন নম্বর হলো সুন্নতের এত্তেবা করলে উপকারিতা কি, লাভ কি। চার নম্বর হলো সুন্নতের এত্তেবা না করলে অসুবিধা কি, সুন্নতের সাথে বেয়াদবি করলে এটার সমস্যা আছে কি না। এই চারটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুন্নত। যেটাকে আমরা সংক্ষেপে সুন্নাহ বলে থাকি। তবে সুন্নাহ বললে বাংলাদেশের অনেক মানুষ এখনো বুঝে না সুন্নাহ কি। এজন্য যেই শব্দগুলোর সাথে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বেশি পরিচিত, আমরা ওই শব্দগুলো যদি শরীয়ত দৃষ্টিতে কোনো অসুবিধা না থাকে ওই শব্দগুলো ব্যবহার করাই ভালো। এজন্য আম জনতার সামনে সুন্নাহ সুন্নাহ বললে মানুষ কিন্তু বুঝে না, তাদেরকে বুঝাইতে হয় সুন্নত। সুন্নতের সাথে আমাদের দেশের আম জনতা পরিচিত, এই জন্য বলতে হবে যে সুন্নত। এটাকে সুন্না এটাই বিশুদ্ধ, কিন্তু সুন্না না বলে সুন্নতের পরিবেশে সুন্নত শব্দটা বেশি ব্যবহার করতে হবে। না হয় বলবে যে দেখো এরা নতুন নতুন জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, এতদিন শুনে আসছি সুন্নত আর এরা বলে সুন্না, এজন্য আমরা বলবো সুন্নত। সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস? সুন্নত মানে হলো তরিকা, সুন্নত মানে সিরা, সুন্নত মানে মিল্লাত, অর্থাৎ সুন্নত মানে পদ্ধতি, সিস্টেম, রাস্তা, এগুলোকে আরবি ভাষায় বলা হয় সুন্নত। ভালো পদ্ধতির ক্ষেত্রেও সুন্নত বলা হয় এবং খারাপ পদ্ধতির ব্যাপারেও সুন্নত শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে ভালো বোঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার করেছেন, আবার খারাপ পদ্ধতি বোঝানোর জন্য সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা বাদাহু ফাকানা লাহু আজরুহু ওয়া মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, কোন ব্যক্তি যদি একটা উত্তম পদ্ধতি সুন্নতে হাসানা চালু করে। এই হাদিসটা আবার আমাদের বাংলাদেশের বেদাতে হাসানারও দলিল। দেখবেন যে অনেক ইমাম সাহেব বলবেন যে এটা বেদাত হলে অসুবিধা কি, এটা বেদাতে হাসানা, আর আল্লাহ রসুল বলছেন বেদাতে হাসানা চালু করা যাবে। কোন দলিল এই হাদিসটা? মান সান্না সুন্নাতান হাসানাতান। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে সুন্নতে হাসানা মানে হলো হারানো সুন্নত, অর্থাৎ যেই সুন্নতটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সমাজে যেটার আমল চালু নাই, এইরকম সুন্নত কেউ যদি আবার পুনরায় চালু করে দেয়, পুনর্জাগরণ করে। যেমন মসজিদে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করা, এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত। কোন ব্যক্তি মসজিদে ঢুকে এই দুই রাকাত সুন্নত চালু করে দিল, মাগরিবের আজান আকামতের মাঝখানে দুই রাকাত সুন্নত, এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত। কোন ব্যক্তি এই সুন্নতটা চালু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউমিলা বিহা বাদাহু, এর পরবর্তীতে যত মানুষ এই সুন্নতে হাসানার উপরে আমল করবে, ফাকানা লাহু আজরুহু ওয়া মিসলা উজুরিহিম, ওই লোকের জন্য নিজের যেই কাজটা করেছে সেটার উজরত যেমন পাবে। যত মানুষ এই সুন্নতে হাসানার উপরে আমল করবে তাদের সম পরিমাণ উজরত এই লোকটা লাভ করবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, এই লোকদের বাকি লোকদের নেকি থেকে কোনো অংশে কমতি করা হবে না। সুবহানাল্লাহ। কোনো প্রকারের কমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত আমলকারীদের সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে হাসানা শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ উত্তম তরিকা, তরিকায়ে হাসানা, উত্তম পদ্ধতি বোঝানোর জন্য সুন্নত ব্যবহার করছেন। আবার একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোন সুন্নতে সাইয়্যা চালু করে, কোন খারাপ পদ্ধতি খারাপ সিস্টেম চালু করে দিল, এই লোকটারও এই খারাপ পদ্ধতির যত মানুষ আমল করবে প্রত্যেকের গুনাহের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম যে সুন্নত শব্দের অর্থ তরিকা, পদ্ধতি, এটা ভালো পদ্ধতির ক্ষেত্রেও ব্যবহার হয় শাব্দিকভাবে, আবার খারাপ পদ্ধতির ব্যাপারেও এই শব্দটা ব্যবহার হয়। কিন্তু শরীয়তের পরিভাষায় সুন্নত বলতে বোঝানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, যা করার অনুমোদন দিয়েছেন, অথবা যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন তার নাম হলো সুন্নত। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেই সুন্নত হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার জন্য এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, তখন এটাকে বলা হয় সুন্নত। এজন্য অনেক সময় অনেকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে যদি বেদাত হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুয়াজ্জিন ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমাম ছিলেন, তাহলে মুয়াজ্জিন হওয়াও তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসল্লি ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব ছিলেন, তাহলে মুসল্লি হওয়াও তো বেদাত। এজন্য সুন্নতের সংজ্ঞার মধ্যে ভালো করে বুঝতে হবে যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেই সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন, এই সবগুলার নাম হলো সুন্নত। আবার অনেক জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সেটা সুন্নত নয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, উম্মতের জন্য কি 11 জন বিবাহ করা সুন্নত? তাহলে কেন সুন্নত না? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এই 11 জন স্ত্রী বিবাহ করা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ক্রমে হয়েছে, এটা শুধুমাত্র আপনার জন্য খাস, আপনার উম্মতের কোন মুমিনের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও অনেক কাজ উম্মতের জন্য সুন্নত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ না করলেও উম্মতের জন্য সুন্নত হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়া হিসাবে নির্ধারণ করেছেন এটার নাম হলো সুন্নাহ। সুন্নাহ শুধুমাত্র কিছু আমলের মধ্যে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলতে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি সুন্নাত, তাওহীদের সুন্নাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান শিখাইছেন, তাওহীদ শিখাইছেন, সেইভাবেই দুনিয়ার সমস্ত মানুষ তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে এত্তেবা করা লাগবে। ওয়া ফি নিয়্যতিহি ওয়া ফিকরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়্যত শিখিয়েছেন, ফিকির শিখিয়েছেন, সেইভাবেই উম্মতকে এত্তেবা করা লাগবে। ওয়াফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর সুন্দর কথা বলেছেন এই সুন্দর কথাগুলোর এত্তেবা করা লাগবে। ওয়াফি আমালিহিস সালিহা, যত আমলে সালেহ করেছেন এই আমলে সালেহগুলোরও অনুসরণ করা লাগবে। ওয়াফি আখলাকিহিল কারিমা, উত্তম চরিত্রের উত্তম আখলাকের যত নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই আখলাকেরও অনুসরণ করা লাগবে। এই সবগুলা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই জন্য আকীদার ক্ষেত্রেও হইতে হবে সুন্নতের অনুসারী। আকীদার ক্ষেত্রে সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত, আকীদার ক্ষেত্রে সুন্নতের বাহিরে গেলে আহলে বেদাত। আকীদার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে, আবার আমালের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ লাগবে, আবার ইবাদতের পদ্ধতির ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। যদি আমি এশার পরে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগি করি, কাজটা করছি ভালো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত, আমি যদি বিয়ে শাদি থেকে বিরত থেকে সারা জীবন শুধু আল্লাহর ইবাদত করি, কাজটা দেখতে খুব ভালো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত। এজন্য অনেক কাজ দেখতে ভালো মনে হতে পারে কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত হতে পারে। এজন্য এই সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আকওয়ালের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার নাম হলো সুন্নত। এবার আসি আমরা সুন্নতের এত্তেবা করতে আল্লাহ পাক বলছেন এত্তেবাটা কিভাবে করতে হবে। সুন্নতের এত্তেবা বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সকল মানুষের উপরে দুইটা তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কয়টা তাওহীদ কথা বলেন না দেখি, কয়টা তাওহীদ? আমরা সবাই জানি তাওহীদ একটা, সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে দুইটা তাওহীদ বাধ্যতামূলক করেছেন। এজন্য কোন লোক যখন ইসলাম গ্রহণ করতে আসেন, ঈমান আনার জন্য আসেন, আমরা কিন্তু ঈমানের রুকনগুলো সবগুলা তারে পড়াই না। ঈমানের রুকন কয়টা বলেন দেখি? জি ছয়টা। তাহলে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসছে আমার কাছে, আমি কিন্তু তাকে ছয়টা রুকন পড়াই না, পড়াই কি? ইমানের দুইটা অংশ, দুইটা অংশ শুধু তাকে পড়াই দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তাকে আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টা তাকে স্বীকৃতি দিলাম, পড়াই দিলাম। আরেকটা তাওহীদ এর সাথে শিখাই দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ইবাদতের মালিকানার ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু ইবাদতের তরিকার ক্ষেত্রে এত্তেবার তাওহীদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্থাৎ ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আমি ইবাদত করব না, এটা হলো আল্লাহর তাওহীদ। ওয়া আল্লাহ নাবুদাল্লাহা ইল্লা বিমা শারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া, তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার তাওহীদ। এজন্য তাওহীদ দুইটা, কিন্তু একটা আল্লাহর তাওহীদ, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো ইবাদতের তরিকার তাওহীদ, পদ্ধতির তাওহীদ। অর্থাৎ সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য হইতে হইলে, গ্রহণীয় হইতে হইলে একটা মাত্র তরিকায় যাইতে হবে, ওই তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني। হে রাসূল আপনি বলে দিন, ان كنتم تحبون الله, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো। মহব্বত করো মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তুহিব্বুন আল্লাহ মানে তাবুদুন আল্লাহ। যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করবা, ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে কেন বললেন? ইবাদতের রুকন কয়টি বলেন দেখি? ইবাদতের রুকন কয়টি? ওরে ইবাদতের রুকন কয়টি জানে না? ইবাদতের রুকন তিনটি। এক নম্বর হলো মহব্বত, দুই নম্বর হলো আল খাউফ, তিন নম্বর হলো আর রাজা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর ভালোবাসা। মহব্বত না থাকলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, এটা ইবাদতে হয় না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, এটাও আল্লাহর ইবাদত হয় না। আবার যদি আল্লাহর কাছে এটার উজরত পাওয়ার আশা না থাকে, আল্লাহর রহমতের আশা না থাকে, মাগফিরাতের আশা না থাকে, এটাও ইবাদত হয় না। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা ইবাদত হয়, এই তিনটাকে বলা হয় ইবাদতের রুকন। এই তিনটার মধ্যে এক নম্বরটা হলো মহব্বত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যুগে যুগে এই তিনটা রুকন সহকারে খুব কম লোকেই আল্লাহর ইবাদত করে। অনেক মানুষ আছে শুধু আল্লাহরে ভালোবাসে, মাওলারে মহব্বত করে, মাওলার আশেক হয়ে যায়, মাওলারে খালি খুঁজতে থাকে, জান্নাতও চায় না জাহান্নামও চায় না, শুধু মাওলারে চায়। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বলে যে আমার জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই, দরকার হলো কি? খালি মাওলার দরকার। এজন্য তারা বলে জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জো হে মাই তুজে দেখা করো, মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়, মাওলা তোমারে খুঁজি, আমার জান্নাত দরকার নাই জাহান্নামও দরকার নাই, আমি খালি আমার মাওলারে চাই। এইরকম এক শ্রেণীর ইবাদতকারী জমিনে আছে, তারা খালি মাওলারে খুঁজে। মাওলারে কোন দিকে খুঁজে? মাওলাকে খুঁজতে খুঁজতে মাওলার আশকে বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে মাওলারে খোঁজে, আছে না? আবার মাওলার খোঁজে লাফ মেরে স্টেজে উঠে, আবার মাওলার খোঁজে মাইক নিয়ে টানাটানি করে, মাওলার খোঁজে বক্তার গলা ধরে ঝুলে, আবার কয় মাওলা কোথায়, মাওলা তো এখানে বসে রয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এক শ্রেণীর মানুষ, এটা আমার কথা না, এটা বলতেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কাছে আল্লাহরে ভয়ও করে না আশাও করে না, খালি আল্লাহরে মহব্বত করে, ভালোবাসে, খালি এসকে করে, আল্লাহর সাথে প্রেম করে। এসকে মানে কি? এসকে মানে কি? এসকে আশেক মানে কি? ওরে জানিও শরমে কয় না। আশেক মানে কি? প্রেমিক। আর এসকে মানে প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে রাসূলের সাথে মহব্বত করতে বলছেন, এসকে করার জন্য বলেন নাই। কোরআন এবং হাদিসে কোনো জায়গায় পাবেন না যে আল্লাহর সাথে এসকে করতে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসকে করতে বলছেন, প্রেম করতে বলছেন, এরকম কোন নির্দেশনা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। ভালোবাসা আর প্রেম এক জিনিস? জি, ভালোবাসা আর প্রেম এক জিনিস না। আব্বা আম্মাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আব্বা আম্মার সাথে আমরা প্রেম করি না, আমাদের বোনকে আমরা ভালোবাসি বোনের সাথে প্রেম করি না, কি করি আমরা মহব্বত করি কিন্তু তাদের সাথে আমরা প্রেম করি না, কিন্তু স্ত্রীর সাথে কি করি? ওরে আবার কিছু কয় না, স্ত্রীর সাথে আমরা ভালোবাসি প্রেমও করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করা হলো আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত করতে হয়, প্রেম করা যায় না। কারণ মহব্বতের একটা সীমারেখা থাকে, প্রেমের কোনো সীমারেখা থাকে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিছেন, তিনটা সময় আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমেও ঢোকা যায় না। এটা হলো মহব্বতের সীমারেখা। আব্বা আম্মাকে ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যায় না। আব্বা আম্মার মহব্বতের একটা সীমারেখা আছে, কিন্তু প্রেমের কোনো সীমারেখা থাকে না। প্রেম মানে পাগলামি করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে প্রেম করা যায় না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহব্বত করতে হয়। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যুগে যুগে একটা সম্প্রদায় দেখা গেছে তারা আল্লাহরে ভয় করে না, আশাও করে না, শুধু আল্লাহরে মহব্বত করে, শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। এরা যত ইবাদত করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য দেখবেন অনেক কিতাবের মধ্যে লেখা আছে, অমুক আল্লাহর ওলি গাছের নিচে বসে ১২ বছর ধরে সাধনা করছেন, সাধনা করতে করতে পা ফেটে পায়ের মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, আল্লাহর ওলি টের পায় নাই, এরকম ঘটনা ঘটছেন না, শুনছেন না? অনেক আছে, শেখ ফরিদ ১২ বছর, অমুক ১৩ বছর, অমুক ১৫ বছর এরকম করছে। অর্থাৎ আল্লাহর এসকে পাগল হয়ে গেছে, কোনো ইবাদত বন্দেগী শরীয়তের দাঁত ধরে নাই। তাহলে শুধু মহব্বত দিয়েও আল্লাহর ইবাদত হয় না, আবার শুধু আল্লাহকে ভয় করলেও আল্লাহর ইবাদত হয় না। আল্লাহকে মহব্বতও করতে হয়, আশাও করতে হয়। খারেজি সম্প্রদায় শুধু আল্লাহকে ভয় করছে, আল্লাহকে মহব্বত করে নাই। এজন্য খারেজিরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনী, চুরি করলে হাত কেটে দাও। তারা বলে, হাত তো এ পর্যন্ত না, হাত এ পর্যন্ত, সুতরাং হাত এ পর্যন্ত কাটি দিতে হবে। খারেজিদের মত হলো হাত এখানে কাটতে হবে, মানে আল্লাহরে এত বেশি ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আশাও করে না, এই জন্য তাদের এটাও ইবাদত হয় না। আবার কেউ যদি শুধু আশা পোষণ করে, শুধু আল্লাহর কাছে আশা করে, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয়ও নাই, এই লোক হইল মুরজিয়া। এই লোকের নাম মুরজিয়া, খালি আল্লাহর কাছে আশা করে কিন্তু কোনো ভয়ও নাই, মহব্বত নাই। যেমন বাংলাদেশের অগণিত অসংখ্য ভাই বোন হলো এই মুরজিয়া, নামাজ পড়ে না তাও জান্নাতের আশা করে বসে আছে, নামাজ পড়ে না তাও ইমান মজবুত আছে, নামাজ নাই তাও আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু ঠিক আছে, নামাজ নাই তাও কিন্তু ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে, জান্নাতও পাইব, সব আশা করে বসে আছে। এদের ভিতরে ইবাদতের মহব্বতও নাই, ইবাদতের ভিতরে খাওয়াও নাই, শুধু আশা আছে। তাহলে এই তিনটা হলো ইবাদতের রুকন। এক নম্বর রুকন হলো মহব্বত। এই জন্য আল্লাহ পাক মহব্বত শব্দ দিয়ে ইবাদত বুঝাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত করবে, ফাত্তাবিউনী, ওই ইবাদতের একটা মাত্রই তরিকা, ওই ইবাদতের একটা মাত্রই পদ্ধতি, ওই ইবাদতটা আমার নবীর সুন্নতের অনুসরণে, সুন্নতের এত্তেবা করেই হইতে হবে। সমস্ত ইবাদত একটা মাত্র ফরম্যাটে, একটা মাত্র পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হবে। এর বাহিরে অন্য পদ্ধতিতে ইবাদত গেলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। তাহলে জিকির করতে হবে কার পদ্ধতিতে? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে দরুদ পড়তে হবে কার অনুকরণে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে। ওযু, গোসল, তায়াম্মুম, সিয়াম, হজ, যাকাত, যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, প্রত্যেকটা ইবাদতের কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, ওই তরিকার ইত্তেবা করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজে আইন। এখন আসেন, ইত্তেবাটা আমরা করব কিভাবে, ইত্তেবা করার পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা করেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন কিনা। যদি করেন তাহলে আমি করব, যদি না করেন তাহলে আমি করব না। এটা হলো ইত্তেবার ক্ষেত্রে এক নম্বর নীতিমালা। এক নম্বর নীতিমালা হইল, যদি এই আমলটা, এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন তাহলে আমি করব, না হয় করব না, এটার নাম ইত্তেবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামকেও এই ইত্তেবার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছেন। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা, মুমিনদের পদ্ধতি অনুসরণের কথা উল্লেখ করেছেন। এই মুমিন মানে সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের ইত্তেবাটাও সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরবাজ ইবনে সারিয়ার প্রসিদ্ধ সেই হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো আমি নবীর সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আগড়িয়ে ধরবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও শক্ত করে ধরার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। তাহলে প্রথম ইত্তেবার শর্ত হইল এই আমলটা, এই ইবাদতটা, এই আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই পদ্ধতিতে, এই সিস্টেমে করেছেন কিনা। যদি করেন তাহলে এটা সুন্নত, যদি না করেন, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, সাহাবায়ে কেরামের সময় খোলাফায়ে রাশেদিনের 30 বছর, এই 53 বছরের ভিতরে এটা ইবাদত ছিল না, পরবর্তীতে বানানো হয়েছে, এটা মদিনাতে ছিল না, মক্কাতে ছিল না, এটা দুনিয়ার অন্যান্য জায়গায় বানানো হয়েছে, ওই ইবাদতগুলো না করার নাম ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আমলগুলো যেভাবে করেছেন ওইটা করার নাম ইত্তেবা। এরপরে নতুন আবিষ্কৃত জিনিসগুলো না করার নাম হলো ইত্তেবা।